সূরা আল আম্বিয়া বিসমিল্লাহির রহমানির রহিম রহমান রহিম আল্লাহ তাআলার নামে اقترب للناس حسابهم وهم في غفلة معرضون ما يأتيهم من ذكر إلا استمعوه وهم يلعبون لاهية قلوبهم وأسر ظلموا هل هذا إلا بشر مثلكم أفتأتون السحر وأنتم تبصرون قال ربي يعلم القول في السماء والأرض وهو السميع العليم بل قالوا أحلام بل افتراه بل هو شاعر فليأتنا بآية كما أرسل الأولون মানুষের হিসাব নিকাশের সময় কাছে এসে গেছে অথচ তারা এখন উদাসীনতার মাঝে নিমজ্জিত হয়ে সত্য বিমুখ হয়ে আছে যখন তাদের কাছে তাদের মালিকের কোন নতুন উপদেশ আসে তখন মনে হয় তারা তা শুনছে কিন্তু তারা কখনো নানা রকম অর্থহীন খেলায় মগ্ন থাকে ওদের মন থাকে সম্পূর্ণ অমনোযোগী যারা জানেন তারা গোপনে বলা বলি করে এ মানুষটি তো তোমাদেরই মতো একজন মানুষ ছাড়া আর কিছুই নয় তোমরা কি তারপরেও তার জাদুর ফাঁদে এসে যাবে অথচ তোমরা তো সবকিছু দেখতে পাচ্ছ সে বলল আমার মালিক প্রতিটি কথা জানেন তা আসমানে থাকুক কিংবা জমিনে তিনি সব শুনেন সব জানেন তারা তো বরং কোরআনের ব্যাপারে বলে এগুলো হচ্ছে অলীক স্বপ্ন মাত্র সে নিজেই এসব উদ্ভাবন করেছে কিংবা সে হচ্ছে একজন কবি সে নবী হয়ে থাকলে আমাদের কাছে এমন সব নিদর্শন নিয়ে আসুক যা দিয়ে পূর্ববর্তীদের পাঠানো হয়েছিল ما آمنت قبلهم من قرية أهلكناها أفهم يؤمنون وما لا يأكلون